করেছি আমি অবুঝের মতো কি করেছি আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি কেন গড়েছি কি করেছি আমি অবুঝের মতো শুধু গান শুনতে সুরের মায়া বিজাল বুনতে ডেকেছিলে শুধু গান শুনতে সুরের মায়া বিজাল বুনতে কখন যে হয়ে গেছি মুগ্ধ সেই সুরে বিনা মোর ভরেছি কি করেছি আমি অবুঝের মতো কি করেছি এখন কি হবে তুমি বলো না কিভাবে হৃদয় তাকে মেনে নেবে ক্ষণিকের ছলনা এখন কি হবে তুমি বলো না যে বাঁধন জড়ালাম চিতে কি করে মানব সে যে মিথ্যে যে বাঁধন জড়ালাম চিতে করে মানব সে যে মিথ্যে সাধ করে দেখেছি যে স্বপ্ন মালামি চেনি পড়েছি কি করেছি আমি অবুঝের মতো কি করেছি আমারই অজান্তে হৃদয়ের প্রাণ